পড়া জানি না জানি না জানি না দুনিয়াটা ঠক বাজি জামানা জামানা হো ছোট থেকে জুয়ারি লেখা পড়া জানি না দুনিয়াটা ঠক বাজি জামানা যেদিন খুললো চোখ চাপলো চঞ্চল সাফ করা দরকার তাই শুটার আমি শুটার আমি শুটার শুটার আমি শুটার সমাজে মাথা খেটে খাওয়া মানুষের শোনে না কথা ধান্দা বাজের দল সমাজে মাথা খেটে খাওয়া মানুষের শোনে না কথা সেদিন পড়বে পালা শেষ করে দেব সালা সেদিন পড়বে পালা শেষ করে দেব সালা ক্ষমা নয় মৃত্যু আমার বিচার অবিচার সইব না আর মরতে হলে আগে মরব এবার মুখ বুঝে অবিচার সইব না আর মরতে হলে আগে মরব এবার জানিয়ে মাটির কাছে আমারও যে ঋণ আছে এ মাটি আমার মা আমার অধিকার তাই শুটার আমি হে শুটার আমি শুটার